الله أكبر الله أكبر. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد، قال المؤلف رحمه الله فيما نقله عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل سلامة من الناس عليه صدقة، صدقة كل يوم تطلع فيه الشمس. أبو هريرة رضي الله عنه برنكر الله رسول صلى الله عليه وسلم وكذي مانوشير শরীরের অস্থিগুলির উপর সাদাকা ফরজ হয়। কুল্লায়ও মিন তাকরফি ইশমস, প্রতিদিনে যেসব দিনে সূর্য উদিত হয়, তাহলে তার মানে প্রত্যেক দিন যখনই মানুষ সকাল করে, এই অবস্থায় তার প্রত্যেকটি অস্থিতে হাড়গুলিতে সাদাকা ওয়াজিব হবে, সাদাকা দিতে হবে। সুবহানাল্লাহ, এর হক আদায় করতে হবে সদাকা। এবারে এই যে সদাকা সহজ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কিন্তু আমাদের দিকে টাকা চায়, টাকা চায় নাকি? আপনি কোথায় দেবেন? রিয়া জমি যেসব কাজ করবেন আপনি এটা দাখিলু বাইনাল ইসনাইন সদাকা, দুজনের মাঝে ন্যায় বিচার করবেন সদাকা, ন্যায় বিচার অথবা সমঝোতা করিয়ে দিলেন সদাকা, হয় কিনা? সবসময় তো মানুষ ওই কোর্টে যায় না, অনেক সময় আছে নিজের রুমেই থাকে, হয় কিনা? রুমে রুমে রুমে কয়েকজন থাকেন, হয়তো রয়ে হালকা। তো যে ব্যক্তি এই দুইজনের মাঝে সমঝোতার সৃষ্টি করে দিল অথবা তার তৌফিক অনুযায়ী ন্যায় বিচার করে দিল, এটাও হচ্ছে সদাকা। وَتُعِينُ الرَّجُلَ فِي دَابَّتِهِ فَتَحْمِلُهُ عَلَيْهَا, একটা মানুষ ঘোড়ার উপর সওয়ার আছে অথবা উটের উপর অথবা গাদার উপর, সে উঠেছে আর আপনাকে বললো এই জিনিসটা তুলে দাও, আপনি তুলে দিলেন, এটাও হচ্ছে সদাকা। আশা করি স্পষ্ট হয়েছে। আচ্ছা, একটা মানুষ সাইকেলে, অনেক সময় সাইকেল পিছনে আপনারা নেন না, ওই ক্যারিয়ারে সামানপত্র নেন না, অনেকে ইয়ে চালায় সাইকেল চালায়, তো হয়তো একটা জিনিস পড়ে গেছে, আরেকবার শো নামবে আবার তুলবে, হ্যাঁ আপনি কি করলেন ওখান থেকে তুলে দিলেন, এটা হচ্ছে সদাকা। সদাকা যে কাজই করে অন্যদিকে হয়তো এই রূপটি তার যানবাহনে উঠতে পারছে না, আপনি তাকে তুলে দিলেন, এটা হচ্ছে সদাকা। তার সামান তুলে দিলেন সদাকা। والكلمة الطيبة صدقة، ভালো কথা সদাকা, আপনি ভালো একটা কথা বলেন সদাকা, আমি একটা ভালো কথা বললাম সদাকা, এটা কোন শর্ত না, নসিহত করা ওয়াজ করা শর্ত না, বক্তব্য করা শর্ত না, আপনি হালকা একটা ভালো কথা বলছেন সদাকা। আচ্ছা, একজনকে দেখলেন সম্মানিত, সম্মানিত ব্যক্তি সম্মান পিছনে রেখে কথা বলা ভালো কথা, ভালো কথা না সদাকা। আরেকটা মানে দেখবেন বিমর্ষ অথবা চিন্তিত, আপনি তার চিন্তা দূর করার জন্য হালকা কিছু বললেন, এগুলো আলহামদুলিল্লাহ মুমিন সব ভালো। আপনি যদি আপনি যদি চিন্তায় পড়েন, এতেও আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করে, হাদিস আছে। তো আপনি যে কথা বললেন সদাকা, কিন্তু হয়েছে কি আমাদের যদি কেউ চিন্তায় পড়ে ওর চিন্তা আরো বাড়াবার চেষ্টা করে, কমানোর চেষ্টা করে, এই হল মুশকিল। অথচ আমাদের উচিত হল চিন্তা হলে ওর চিন্তা কমানোর চেষ্টা করবে। আচ্ছা, একটা মানুষ যদি দেখেন আপনি অহংকারী, আপনার অনুমান হয় চাল চলে নেই, আপনি হিকমতের সাথে তাকে বুঝাবেন এটা ঠিক না, সরাসরি বলে হয়তো নামাতে পারে সব গুলি গুলি, কেউ কেউ আছে অহংকার বড় সেন্টারে কি যাবো আমি অনেক কাজে, অথবা কেউ কেউ আসে সেন্টারে এরকম ক্লাসে বসে তবুও বোধ হয় অহংকারী। এই অবস্থা আপনি যদি আপনার যদি অনুমান হয় আপনি ওকে বলবেন বুঝাবেন, কারণ আমি যে বললাম অহংকারী কেন সেই বুখারি দিয়েছে ইমাম মুজাহিদ রহমাতুল্লাহি বলেছেন লা ইয়ানালু বিলম মুস্তাহিয়ি ওয়ালা মুস্তাকবির। ইলম দুই ব্যক্তি অর্জন করতে পারে, একটা অহংকারী আর আরেকটা যেটা লজ্জা করে। তো ইলম অর্জন করতে লজ্জা করে, আপনি আত্তাহিয়া জানেন না আরেকজনের কাছে গিয়ে শিখবেন লজ্জা করবেন নাকি? আলহামদুলিল্লাহ শুদ্ধ না, আরেকজনের কাছে গিয়ে শুদ্ধ করবেন লজ্জা করবেন? যে লজ্জা করে ইলিম অর্জনের ক্ষেত্রে সে আসলে লজ্জাশীল না, এই ক্ষেত্রে কাপুরুষ। লজ্জা হল এমন একটা গুণ যে কারণে মানুষ কুকাজ থেকে বাঁচে। তো আপনি ইলিম অর্জন করবেন আর এই লজ্জা আপনাকে বাধা দিল, তাই কিরকম মনে হয় এটা লজ্জা হচ্ছে, এটা কাপুরুষ। তো অনেক ভাই আছে প্রণাম করতে যাবে না লজ্জার কারণে, আসে লজ্জা দূর করবে, আমি শুনলাম সুরতুল ফাতিহা ঠিক আছে, যাদের শুনলাম হয়তো অন্য সুরা ঠিক নেই, তাহিয়া ঠিক নেই, ঠিক কেন? তুই জন্য লজ্জা নেই, আপনি আসবেন ক্লাস করতে বসবেন, কত সুন্দর সিস্টেম আলহামদুলিল্লাহ বানিয়েছেন আল্লাহ। এমনি তো তাহিয়াতের হালকা আছে, জালিয়াতের হালকা আছে, বেশ কয়েকটা হালকা আমাদের মনে হয় সাত আটটা হালকা রয়েছে, বিভিন্ন সময় ক্লাস দর্শক কোরআন এগুলো যদি অংশগ্রহণ করবেন সুযোগ সুযোগ অনুযায়ী আসবেন, দেখবেন অনেক ফায়দা হবে, বলেন ইনশাআল্লাহ। আর আল্লাহ কিছু চাই আল্লাহ আমার ইলম বাড়িয়ে দেবে, জ্ঞান বাড়িয়ে দেবে, কোরআন শিখাতে অভিজ্ঞ। তো ওয়াল কালিমাতু ত্বয়্যিবা সাদাকা, ভালো কথা সাদাকা। আপনি একজনকে বললেন সেন্টারে আসেন সোমবার ফায়দা, সদকা হচ্ছে না সোমবার শুক্রবার অথবা বৃহস্পতিবার অথবা যে কোন যেসব হালকা আছে কোরআনের হালকাগুলি ওইসব হালকায় অংশগ্রহণ করলেন আলহামদুলিল্লাহ, আপনি বলে দিলেন সদকা। আপনি আসতে পারছেন না কিন্তু আপনি বলার কারণে আরো একজন এসে আরেকজন এসেছে, তো আপনি সদকা সব পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ। ওয়াবিকুল্লি খুতওয়াতিন تمشيها الى الصلاه صدقه, আপনি সালাতের জন্য যাচ্ছেন প্রতি কদমে কদমে আপনার সদকা সওয়াব হচ্ছে, সালাত সদকা আদায় হয়ে যাচ্ছে, আল্লাহু আকবার। আর বাকি তো আপনারা শুনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত যদি মানুষ ঘরে উযু করে সালাতের জন্য মসজিদের দিকে যায় প্রতি কদমে একটি গুনাহ মাফ, একটি নেকি লাভ হয়, একটি পদমর্যাদা বৃদ্ধি হয়, দাঁড়া যায় গ্রেড বাড়ে, গ্রাজুয়েশন আল্লাহর কাছে বরাবর চেষ্টা করে, বুঝতে পারছেন? না ওখানে কে আমাদের দিন পাবেন ইনশা। এরপরে ওয়াতুমিদুল আলা আনি তরিক সাদাকা, রাস্তা থেকে কষ্টদায়ক কিছু সরালেন সাদাকা, এটা খেয়াল রাখা দরকার। মসজিদে গেলেন এখানে একটা টিস্যু পড়ে আছে, হয়তো নাক জেনে পকেটের কিছু পড়ে গেছে, এরকম হয় কিনা আপনার দিকে হতে পারে, নিতে হতে পারে, আর বিশেষ করে ভোট দিয়ে দেওয়া হচ্ছে দেখে ব্যাপার। তো আপনি এখন বলবেন আমার আমিল আছে, মানুষ কিন্তু খাদিম আছে, অপরিষ্কার হবে, দিকে আপনি দেখেন আপনি আপনার কাজ করবেন, তা সরিয়ে দিলেন এটা কি হবে সদা হা। সেন্টারে তো খাবারের ব্যবস্থা আছে, সুতরা অথবা প্লেট একটু পরিষ্কার করে দিলে আপনার নিয়মিত ঠিক রাখেন, এতেও কি হবে সদাকা সদকা। আপনারা সবাই দিয়েছি বা আমরা সবাই দিয়েছি, ঠিক আছে না? ইনশাআল্লাহ সদাকা সদকা শুধু প্রত্যেকটা কিন্তু শুধু এ কাজ করে দিলে পয়সা ভগবানের দিবেন না, আসল পয়সা আপনি পাবেন কোথায়? রব্বুল আলামিনের পক্ষ থেকে ইনশাআল্লাহ। দুনিয়া কি ভাই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু খুলিকা কুল্লু ইনসানিন মিন বানি আদম আলা 63 মিফসা, 360 মানে বনি আদমের আদম সন্তানের শরীরে 360 হাড় বা অস্থি আছে, জোড়া আছে, জোড়া কয়টা জোড়া? 360 60 فانه يمسي يومئذ وقد زحزح نفسه عن النار. سبحان الله جوڑا اللہ بلو الحمد للہ بلو لا الہ الا اللہ بلو سبحان اللہ بلو استغفر اللہ এমনি ভাবে মানুষের পথ থেকে পাথর সরিয়ে দিল, কাঁটা সরিয়ে দিল অথবা হাড় সরিয়ে দিল, দেখছেন সব আমি। আবার যদি মসজিদে হয় এগুলি তাহলে তো হতে আরো বেশি, তৃতীয় নম্বর সেন্টার তো আলহামদুলিল্লাহ। এরকম করলো, আচ্ছা সৎ কাজের আদেশ করলো, অসৎ কাজ থেকে নিষেধ করলো, 360 সংখ্যায়। তাহলে যদি এই সংখ্যা হয়ে যায় পূরণ, তাহলে সে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে। আল্লাহ আল্লাহ। তাহলে চলতে ফিরতে বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আচ্ছা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোন কষ্ট হয় না? আমার কত কথা বলল এক জায়গায় বসে, যেমন ঘন্টার পর ঘন্টা কারো কারো চলে যায় শুধু গিবোধ করে চলে যায়, আর নয় গান শুনে শুনে একটা কিছু করতে হবে। গান গেয়ে গিয়ে সময় নষ্ট করে, আর নয় পাঁচটা হেল নষ্ট করে, আর না হয় আমি ফেসবুক আর এই ডিসেন কিনা এই সব গুলো দেখে সময় নষ্ট করে, আস্তাগফিরুল্লাহ আলাদি। কিন্তু আস্তাগফিরুল্লাহ করতে মুশকিল সময় নেই, অথবা বস্তিতে এসে প্রণাম করতে সময় নেই, ঠিক না? এটা কার পক্ষ থেকে হয়? সন্তানের পক্ষ থেকে। মসজিদে গিয়ে আধা ঘন্টা পড়তে কত মুশকিল, কিন্তু আপনারা এক্ষুনি শুনলেন কোন এক ভাই আলহামদুলিল্লাহ রব্বিল বলেছে, রব্বিল বলেন রব্বিল আলামিন, ঠিক না? আলামিন না আলামিন, লজ্জার কিছু না, এটা আমাদের ত্রুটি। তাই আমি আসি দরসগাহে, আসি কোরআন শিখি, আলহামদ শিখি, আলিফ বা শিখি। যদি আপনি কায়দা মজবুত করে পড়েন তাহলে কোরআন আপনার মজবুত হবে, তাড়াহুড়া করবেন না, কারণ আপনার বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। এক প্রয়োগ করে যদি এক সপ্তাহ আগে অসুবিধা নেই, কথা বুঝতে পারছেন? কিন্তু শুদ্ধ করার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে একদিন অবশ্যই আপনার সুরা ফাতিহা ঠিক হবে, আত্তাহিয়াত ঠিক হবে, সূরা ঠিক হবে, আয়াতুল কুরসি ঠিক হবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ঠিক হবে, সূরাতুল কাহফ ঠিক হবে, সারা কোরআন ঠিক হবে, বলো ইনশাআল্লাহ। যদি আত্মপথ্য নিয়ে অগ্রসর হন আর আল্লাহর কাছে আশা থাকে, আল্লাহ তুমি আমাকে কোরআন শিখা তৌফিক দাও, আল্লাহ তৌফিক দেন ইনশাআল্লাহ। এত কাল কি আমার গাগুলার সরকার ওই রহিম কে বলেছিল কোরআন শিখার জন্য আসেন? অনেক কালকে এসেছে আমার বল একটা কথা বলতে, আমি বললাম হ্যাঁ আপনার কিছু মহান। তারপরে যে কয়েকজন ছিলাম সবাই বলছেন আপনিও দোয়া করবেন আর আপনারা যারা আছেন আমরা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে কোরআনটা শিখার তো দিন দেখুন তার মনের মুখ আমি জানি না, কিন্তু কথায় বোঝা যাচ্ছে মন থেকেই বলছে। আলহামদুলিল্লাহ আমার দাম হবে ইনশাআল্লাহ, তার যদি আগ্রহ থাকে কোরআন শিখবেই যে ইনশাআল্লাহ, আল্লাহ কালাম শিখবেন কোরআন পড়ুন বুঝেই, তাহলে আপনার শরীরের জোড়াগুলির হক আদায় হবে কিনা? অবশ্যই আদায় হবে। প্রত্যেক দিন এই যে দেখুন আমাদের মুরব্বী আল্লাহ তাকে ইসরাইলের দান করুন, তিনি বলছে আমি শুনতে পেলাম আমাকে এখান থেকে স্থানান্তরিত করে দিবেন জায়গায়, তো আমার একটি টান ছিল এখানে থাকবো আর এখান থেকে কোরআনটা শিখবো মুরব্বী মানুষ, আর যাতে বয়স্ক জোয়ান জোয়ান ছেলে তোমাদের কি অসুবিধা? হ্যাঁ তোমাদের মনোভাবে সবাই ঠিক আছে, من غدا الى المسجد او راح اعد الله له في الجنه نزلا كلما غدا او راح. متفق عليه. যদি কোনো ব্যক্তি সকালবেলা মসজিদে যায় কিংবা বিকালে বিকালবেলা মসজিদে যায়, তাহলে এর বদলে আল্লাহ পাক জান্নাতে তার জন্য আতিথ্য তৈরি করবেন, খাবার দাবার অতিথির আপনি মেহমান মেহমান মেহমানকে খাওয়াবার জন্য খাবার তৈরি করবেন আল্লাহ রাব্বুল আলামিন। কোথায় জান্নাতে বলেন সুবহানাল্লাহ, যখনই যে যাচ্ছে যাবে সকালে বা বিকালে, তার মানে জোহরের সময় যাচ্ছে, আসরের সময় যাচ্ছে, মাগরিবের সময় যাচ্ছে, প্রতি ওয়াক্ত বদলে ওজনের সময় যাচ্ছে, এসার সময় যাচ্ছে, তার জন্য ওখানে খাবার তৈরি হচ্ছে, মেহমানদারি। আপনি হচ্ছেন আল্লাহর মেহমান সুবহানাল্লাহ, আমরা ওখানে খাবার তৈরি করার চেষ্টা করি কোন জায়গায় জান্নাতে। দুনিয়াতে তো খাচ্ছি খাচ্ছি কিনা, কত খাচ্ছেন নিজে খাচ্ছেন, আপনারা অন্য জায়গায় হয়তো কেউ খাওয়াচ্ছে দাওয়াত দিয়ে না বন্ধু বন্ধুরা, আর আপনারা এখানে আপনাদের সেন্টার আছে সেন্টারও খাচ্ছে মা সব অনেক আলহামদুলিল্লাহ সব জায়গায় খাবার, কিন্তু আসল খাবার খাবেন কোন জায়গায়? জান্নাতে। বলুন ইনশাআল্লাহ, ওখানে গেলে কিন্তু আর এই ঝামেলা নাই, পেশা পেয়ে নেই, জান্নাতে গেলে শুধু খাবেনি মন যা চায় তা খাবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলান মিন গাফুরির রহিম। জান্নাতে যখন যাবে আপনাকে বলা হবে তুমি যা চাও তাই তোমার জন্য জান্নাতে মজুদ, তুমি যা চাও তাই খাবে, যা তলব করে তা উপস্থিত, মন তোমার যা চায় তা উপস্থিত, তুমি যা তলব করবে বলবে আমি অমুক জিনিস খেতে চাই অটোমেটিক উপস্থিত, পয়সা লাগবে না, রিয়াল রোয়া কিছুই লাগবে না, টাকা লাগবে না, রুপিয়া লাগবে না, আপনি অর্ডার দিয়েছেন সাথে সাথে উপস্থিত। সুবহানাল্লাহ, বলছেন কি এটা হচ্ছে আমার পক্ষ থেকে মেহমানদারি, নুজুলান মিন গাফুরির রহিম, ক্ষমাশীল দয়াশীল আল্লাহর পক্ষ থেকে এটা হচ্ছে মেহমানদারি। আমি আপনাদের সকলকে এই হাদিস আপনাদের সামনে পেশ করছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকালে বিকালে যদি আপনি মসজিদের দিকে যান, যখনই মসজিদের দিকে যাবেন মসজিদে যাবেন সালাত আদায় করার জন্য, এর পরিবর্তে আপনার জন্য আল্লাহ পাক জান্নাতে খাবার তৈরি করেছেন, মেহমানদারি আপনার মেহমানদারি খাবার তৈরি করে পাচ্ছেন, তাহলে দৈনিক কয়বার? আর আপনারা তো জানেন সর্বনিম্ন জান্নাতি যে একদম লাস্টিং জান্নাত প্রবেশ করবে, একটি রয়েছে সাহেব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক তাকে বলবেন তুমি মন দিয়ে যা জল্পনা কল্পনা করো যা করার করো, তুমি যা চাইবে তার 10 গুণ তোমাকে দেওয়া হবে। আর কোন লফজ এসছে, তোমার জন্য দুনিয়ার মতো 10টি দুনিয়ার সমান জান্নাত রয়েছে। আমরা ইনশাআল্লাহ জান্নাত পেতে চাই, সবাই জান্নাত পেতে চাই। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতি বানাও, আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বানাও, আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বানাও, জাহান্নাম থেকে নিজাত দাও, জাহান্নাম থেকে নিজাত দাও, জাহান্নাম থেকে নিজাত দাও। আল্লাহ আমাদের সকলকে 5 বার সালাত মাত্র সাদা আদায় করার তৌফিক দাও। আমি বলি ইনশাআল্লাহ আমরা সবাই 5 বার সালাত কোথায় গিয়ে পড়বেন, বিশেষ কারণ সেটা ভিন্ন, বিশেষ কারণের কথা সাধারণত কোন জায়গায় পড়তে হয়, যদি মসজিদে পড়া যদি জরুরি না হতো তাহলে আমরা এত কষ্ট করে মসজিদ নির্মাণ করি কেন? আর আল্লাহ কেন আমাদেরকে বলেন যে মসজিদ তারাই নির্মাণ করে যারা বিশ্বাস রাখে আল্লাহের উপর, আখিরাতের দিনের উপর, সালাত কায়েম করে, যাকাত আদায় করে। ইন্না ইয়ামুল মাসাজিদ আল্লাহি ওয়া আমালু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাস যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ কেন বলেন আমি তোমরা মসজিদ নির্মাণ করো? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোন ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মসজিদ তৈরি করেন তাহলে আল্লাহ পাক এর বদলে জান্নাতে তার জন্য একটি প্রাসাদ তৈরি করেন। আচ্ছা বলেন তো এসব কেন বলে গেলেন? যদি মসজিদে গিয়ে সালাত আদায় করা ফরজ না হতো, অন্যত্র ওয়াজিব না হতো তাহলে এতদিন কোন প্রয়োজন নেই। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, আল্লাহ নির্দেশ দিয়ে ওয়াক্কারু না রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ নির্দেশ দিয়েছে রুকুকারীদের সাথে রুকু করো, তো রুকুকারীদের সাথে রুকু কোথায় হবে? ঘরে বসে হবে না, মসজিদ যেতে হবে, মসজিদে গিয়ে জামাতের সাথে পড়ো, আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করো। ইনশাআল্লাহ যত বেশি মজবুত হবে সে তত বেশি আল্লাহর বলি হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদেরকে মাফ করো, মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আমাদের অনেকের অনেক কামনা বাসনা হয়েছে, যা কিছু মাকাসিদ আমাদের সকলের, যা কিছু মাকাসিদ পূরণ করে আমাদের মধ্য থেকে যাদের সন্তান নেই তাদের সন্তান দেয়, যারা সন্তান চায় ছেলে চায় তাদেরকে ছেলে দেয়, মেয়ে চায় তাদেরকে মেয়ে দেয়। তুমি যা চাও তা করতে পারো, নিজেদের আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করো। আমাদেরকে এলিম দান, জ্ঞান দান, সংস্কৃতি বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শিফা দাও। আমাদের সকলকে হায়াত তৈয়্যিবা দান। আল্লাহ আমাদের সকলকে তোমার দায়ী হিসেবে, তোমার দিনের দায়ী হিসেবে কবুল করো। তোমার দিনের জন্য যেন আমরা দাওয়াতি কাজ সর্বত্র করতে পারি, সেদিকে বাংলাদেশ ইন্ডিয়া যে যে স্থানে যাবে সেখানে যেন আমরা তোমার দিনের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, আর হকের হকের প্রতি লোকজনকে আহ্বান করতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদের ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا وارحمهم كما ربونا صغارا واغفر لجميع المسلمين الأحياء منهم والميتين برحمتك يا أرحم الراحمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.